السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ. بسم اللہ والحمد للہ والصلاۃ والسلام علی رسول اللہ وعلی آلہ واصحابہ وبارک وسلم تسلیما کثیرا، اما بعد. اخوان و احباب الکرام، بارہ نمبر درس من الشمائل المحمدیہ. مانوش اکل کنگری ارے نرمی گری دنیا مجھے سلیبو، مانوش اکل کہنے ارزن ارے دکن دیبو، ارزن ہونی کی دودی بیاد دیبی گلیو کنگری ارے ہن مجھے نجر اخلاق لوی پیشے بو খেঙ্গুরি সবর করিব খেঙ্গুরি মানুষই বারে বালা আসর লদে এন্দিল্লা করি আরে ওয়াফেজ করিব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি হালিম আসিল আরাতিন এন্দিলা উগ ইনসান হালিম বানা হরিব মানুষ সকলের দুঃখ দিয়া হরিব মানুষ হাত দুঃখ নাফা হরিব খনিকে যদি আরে দুঃখ দিলেও আই মানুষই বারে ইয়ানোর বদলা নলয়ুম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বাবতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এ বয়ানগর দে হাদিস قال كنت أمشي مع النبي صلى الله عليه وسلم وعليه برد نجراني غليظ الحاشية أي رسول صلى الله عليه وسلم ورحمة الله زائر عدير على النبي قوى نجراني قوى برد قوى قاد دي وطن دا سي خور روتو شمي دي مشلا دلاء بفين دي غليظ الحاشية خاصة دا سي بشي دورو دورو فأدركه عربي رسول صلى الله عليه وسلم وري عربي قوى اوگا گانگما تھاگ دین لگا بدو لتھائی فجب دہو بے ردا ہی جب دتن شدید اللہ نبی رے بشی دور کری دریا ردا سے جاں رہی بازو ہی بدوری ارے اللہ نبی رے کلار دور دین لگ ریا روا بازور اللہ نبی رے بشی جاں رہی صلی اللہ علیہ وسلم حتی نظر تو الى صحف حتی نظر تو الى صفحت عاتق رسول اللہ صلی اللہ علیہ وسلم اللہ نبی ردا سے گدنار আসেদে গদ্দানার উদু সাইতে গম হাঁদর উদু সাইয়ম খদে আসারাত বিহা হাশিয়াতুল বুর্দি মিন শিদ্দতি জবদতিহি আল্লাহ নবীর দাসে গদ্দানা উদুল আলে গিয়ে গই খল্লা উদ্দুল আলে গিয়ে গই মানুষ ওয়ে ঠানি দে ঠানি আর বাদে ইয়ার বাদ হদ দে ইয়া মোহাম্মদ মুরলি মিন মালিল্লাহ আল্লাযী ইনদাক আল্লাহ নবীর হদ দে মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ এ নহ ইয়া মোহাম্মদ খন্দিল্লা আলফাজ লে রে খর খদে আরে খুদুন মাল দে আল্লাহর মাল খুদুন তোরা ডাসে দে তু فالتفت رسول الله صلى الله عليه وسلم ما نشي برضو الله النبي فيري رسي ثم ضحك يربع ذلك نغاشي ثم أمر له بعطاء رسول صلى الله عليه وسلم جترى مال الزمة دار قلاس بيت المال جترى خد دبر خد مال دو متفقون عليه تلي بيان سواء على النبي محمد صلى الله عليه وسلم خند الله خلا خلا خند الله زودي آراء تنك الله ونمان شتك الله إبارة كسو ديتنه এ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঙ্গুরি আরে দুনিয়ার মাঝে আখলাক করে নশর গজিদি ইয়ার বাজার গাহিস মাঝে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহতা শাজারাতিন ফাআল্লাকা বিহা সাইফাহু আল্লাহ নবী এক জায়গা মা গেজে হেড়ে আল্লাহ নবী সাইফ ফান্দাসে সাইফ মানে তলোয়ার গাছের মাঝে থাকি জি এ থাকি জি দেড়ে থাকি দিয়ে নিত্যে ফস্তে কাদা ওয়াইন দেহ রজুল ও হোলা ইশরু বিহি تي رسول صلى الله عليه وسلم قنقي ما نشق غيره طلواري أن أتلا هولي فقال النبي صلى الله عليه وسلم إن هذا اخترط سيفي تي ما نشق بي كي قجي طلوار أتلا يري بعد الله النبي رضي طلوار تولي تولي يري خود دي من يمنعوك خطر يخون خون باسيبو رسول صلى الله عليه وسلم خود دي طلوار تولي يري تي رسول صلى الله عليه وسلم خود دي الله النبي خود دار الله باسيبو دي تي انزل تماد خوي আল্লাহ নবী আল্লাহ বাসে তোমা হয়ে তলোয়ার গান্দা আছে কি কি মানুষ বেতন দা আছে জরি আছে তুন ফরি গিয়ে গই বাদ রে হয়েছে মেন্দিলা আছে ইয়ার বাদ আল্লাহ নবী তলোয়ার গান লে আরে কিংগজে জেড়ে তলোয়ার হঙ্গরিয়ে হঙ্গজে হঙ্গরিয়ে ফাহা হুয়া দা যা লেসেন তোমার আমি আঁকিব আল্লাহ নবী মানুষ এবারে খনকান একাব ন দে তলোয়ার এন আল্লাহ নবীরা তোমার মসি গই ইয়ার বাদেও আল্লাহ নবী এবারে ন হাড়ে ন মারে তো মানুষ এবারে দৌড়া দিয়ে কৃষ্ণনগর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলে ভাইয়াইন অনরাস ও আখলাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দিল্লা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আখলাক রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দিল্লা করি মানুষ সকলের হেদায়েত তানি বললা খুশি গুজি মানুষ সত্যম হনদিন বদলানো হলো আর ইহিন্দিল্লা বদলানো বললা খুশি করিম আল্লাহ আলম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।